বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যদি ওয়াজিবাত সালাহ নমাজ মাঝে খাওয়ান ওয়াজিবাত আছে, হিনার কিছু জিকির তো ওয়াজিবাত সালাহ মালে ওলামায়ে কেরাম করে এনে আষ্টওয়ান জিকির গজি ওয়াজিবাত সালাহ আষ্টওয়ান জিকির গজি। এক নম্বর মাঝে জমিয়া তাকবীরাত আল্লাতি ফি সালাহ গায়র তাকবীরাতুল ইহরাম, তাকবীরাতুল ইহরাম যে আছে সূরাতুল নসর এর সময় আল্লাহু আকবার হয় নির্দেশে নির্দেশে সময় আল্লাহু আকবার হয়, ফিবা বাদে আর যেদিন তকবিরাত আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর রুকুতু রুকু দেওয়ার সময় আল্লাহ আকবর, রুকু তুড়িবার সময় আল্লাহ আকবর, সিজদা দেওয়ার সময় আল্লাহ আকবর, রুকু তুড়িলে সামি আল্লাহু লিমান হামিদা, ইম বেগুন ওয়াজিব, ইম বেগুন ওয়াজিব। তার বাদে দুই নম্বর মধ্যে দিবা আর তসমি আছে, তসমি ইয়ানি কৌল সামি আল্লাহু লিমান হামিদা, ইবাদা আছে ইমাম আদে মুনফরদ আল্লাহ বলি আর ওয়াজিব দিয়ে। আম্মা মামুম দিবা আছে দিবাইয়ে ইমাম আসর ইবারে হন কিন ওয়াজিব ন। ইয়ার বাদে আর তাহমিদ يعني ربنا ولك الحمد للإمام والمأموم والمنفرد تنيدان الله وليه كيا رسول صلى الله عليه وسلم وحيد إذا قال الإمام سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد هبا متوقع الحديث يتم ذي إمام يسمع الله لمن حمده هو بيت وعلك هو ربنا ولك الحمد ينفتوه يربع صحيح نمر مجي سبحان ربي العظيم يعني في الركوع مرة واحدة ركوع مجي سبحان ربي العظيم عبر اللي قاوله لكن يتنا بيشكونا اللي سنة তিনবার খন তিনবার তিনে বেশ খন সুন্না। এর বাদে মিনাল ওয়াজিবাত সুবহান রাব্বিল আলা সৈয়দা মাজি একবার খন এনে ওয়াজিব এতে বেশ খন সুন্নত। ছ নম্বর মাজি রব্বি ফিরলি, রব্বি ফিরলি একবার খন এলে ওয়াজিব এতে বেশ খন এনে সুন্না। এর বাদে সাত নম্বর মাজা তাশাহুদুল আউয়াল ওয়লা শুরু দিবে তাশাহুদ আছে আত-তাহিয়াতু লিল্লাহ ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد عبده ورسوله. إبا إبارة التشاهد الأول يربع دي عشتنا نمبر ما التشاهد الأول إبا فريب الله بواهره إبا التشاهد الأول فريب الله وليره بواهره إنه دي واجب كيا رسول صلى الله عليه وسلم ندر مطرشي كيدي ندر قول الله فإن ليره সল্লু কামারা এই তুমনি উসল্লি আয়ত এঙ্গরি নোয়া শরীর তোমার এঙ্গরি নোয়া সরং হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়ার বাদে ভাই সুনন আসসালাহ, সুনন আসসালাহ অনারে বিল ইক্তিসার হই সুনন সালাহ কি গেম হলে ফলেশির মাদর পড়ে দেন এন্ড তাকবীরুল ইহরাম, তাকবীরুল ইহরাম ফলেশির মাদর আল্লাহু আকবার হলে এঙ্গরি আতুলন আতরে দুজন তুলিবা এনলে খান হজন তুলিবা ফুজন দুজন তুলিবা দি তো ইবল দে সুন্নাহ। ইল্লা رفع اليدين عند الركوع ركوع تويش ما رفع اليدين كان سنة، ركوع تويش ما رفع اليدين كان سنة، هلا اثر ده سي سينار ورمضان سنة، سينار ورمضان سنة النبي صلى الله عليه وسلم. غير بعد النظر لموضوع السجود جرى سجود دور كان وضوء سايتنا هي عند سنة، دعاء الاستفتاح سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك يقول سنة. ইয়ার বাদে তাউদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দুআ ওয়া ইস্তিগফার ইনলে সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইদান সুনান আকওয়াল বিশি আছে, মাসালান আল ইস্তিফতাহ ওয়া তাউদ ওয়াল বাসমালা, ইস্তিফতাহ দিবা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ফাইলা মারি ওয়া তাউদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম হিল্লা আমিন হন ওয়ালা দ্বাল্লিন আমিন হিল্লা কিরাআ বাদাল ফাতিহা ফাকরু মা তায়াসসারা মিনাল কুরআন হিল্লে সুন্নাহ ফিস সালাহ হিল্লা নোয়া জুমান নোয়া সমাজে ফজর নোয়া সমাজে আলাক আলাক কে আছে ফজর নোয়া সমাজ কালাম বাগরি ঘুরব জুমান নোয়া সমাজে দিল্লা আছে সুরতুল আলা সুরতুল গাশিয়া হিম ফর আদি সুন্না ওয়াল ঈদাইন ওয়া সালাতুল কুতুব ইন মাজে আলাক আলাক সুন্না আছে হিল্লা সুনান আকওয়াল কে আছে মিলু সামা ওয়া মিলু আল আরদ ওয়া মিলু মা শিতা মিন শাইইন বাদু ইবাসে রব্বানা ওয়া লাকাল হামাসে হিল্লা দাসে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ومن فتنة فتنة او من فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال ان دي سنه يربا دي سنن خدوغا ار خدوغا كي اس سنن افعال اس افعال هذه مثلا رفع اليدين عند تكبيره الاحرام يربا دي ركوع دي شما دي كي رفع اليدين غران ركوع دي شما رفع اليدين غران هذه افعال سنه دين دي كده غير مختصر يتوي الا اثر ذات سنن ورقون ار خدون ذات ناغين نسراكي যে আতরে বাঁধি রাখুন সুন্না। এর বাদে রুকুম মাঝে আতরে আছে আড়ু মাঝে দন সুন্দর করে ধরুন সুন্না। আর সঈদা গেলে ফেডারে গেলে এরা রানলে এরা আলোক ধরে রাখুন ইন এই সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সালাহ। বাদে না করা দে কলার সুন্দর করে সঈদা করুন রুকুক গিলির আছে কেন লেয়ারে মাথালে রোজু গরণ হাজি শুননেতুন সলাহ তৈরি পাই ইন লেয়ারে মানুষের লোক সজিয়া খণ্ডল গরণ ইন লেয়ারে এন অন এখতালাপ গরণ লম্বা সুড়া ইয়ান বালানো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁয়ি রসুলর তুন হাদিস সাবেত ওই দিয়ে ফাই দইলে আমল গরণ আর আমি দেখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত ওই দইলে কেন লেয়ারে আর আমল গরণ এখতালাপ আমাদের নজাইও এখতালাপ নগজ্যো সিদ্ধান্ত করছি মানুষের কলরে রসুল সাল্লাহ আসলাম না আখলাক লেয়ারে তালিম দিয়ে নিজের উন্মতরে হিন্দিলা আরাতন আখলাক লেয়ারে মানুষের কলরে তালিম দেওয়া করিব হনুকু মানছি পুরা সিদা হত ধরলে আল্লাহ ইবার্লা দোয়া করি মারা আল্লাহ এবারে জানিবল্লা বুঝিবল্লা উলিয়ারে তৌফিক দিবল্লা উলিয়ারে সজিয়া খণ্ডল দিনের মাঝে লা ইকরা হাফিদ্দিন লা ইকরা হাফিদ্দিন দিনের মাঝে হন একরাহ নাই রসুল সাল্লাহ আলী ওসলামে খনি করে বলা জুড়িয়ারে হন কাঁচি ন শিকা ইয়ার বাদে ফিতনা তো মানা করছি আর ভাই এই নুমাজের মাঝে রফাইলে দেন ইয়াদ আছে রফাই দেন ঘরে নগরের কেরা খালফেল ইমাম ঘরের নগরের এম হইয়ারে ফিতনা করন ঝগড়া করন ইয়ানার তো আরও তালিম মানুষের করার তালিম দেন কোরআন হাদিসে তালিম দেন কোরআন মাদেন দিলা হইয়ে হাদিস মান দিলা হইয়ে ওমা আলাই নাই দল বালাক তুমি কি করিবা তো বালাক করিবা দে যেন সই আছে সই এম বয়ান করিবা যেন গলত আছে ইয়ান বয়ান করিবা আমা আমল করিব নগরিব ইয়ান আর তো সজিয়া কণ্ডল করন ইয়ান সুরগত ন আল্লাহ তো দোয়া করি আল্লাহ বেগুন হেদায়ত গিরি বললা আল্লাহ তো দোয়া করি আল্লাহ বেগুন আমল করি আল্লাহ তৌফিক দি বললা হ্যাঁ দা আমল না হাদা ওয়াজিব না আম্মা খদিয়া খণ্ডল ঘরের দইলে হাদা লাইসা আলাই না হাদা লাইসা আলাই না আল্লাহ তাবারক ওয়া তাআলা বেগুন হেদায়ত গরব আল্লাহ আলম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।